আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের সকাল দশ ঘটিকা থেকে শুরু করে এই সালাতুল আসরের পর পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই বিভিন্ন বিষয়ে বয়ান শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে মিলিত হওয়ার পরে কোরআন এবং সহি হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার উদ্দেশ্যে যে রব্বুল আলমিন আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল, আজকের এই মজলিস খুবই গুরুত্বপূর্ণ একটি মাহফিল, কারণ দিনের বেলায় মাহফিল বাংলাদেশে খুব কম হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে আসার পরে মাহফিল শুরু হয়, আবার ফজর পর্যন্ত হয়, কোথাও কোথাও রাতের একটা দুইটা তিনটা পর্যন্ত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে, সলাতুল এশার পরে কথাবার্তা বলা, ওয়াজ মাহফিল করা, বিভিন্ন বিষয়ে আলোচনা করা, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। কিন্তু যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অপছন্দ, আজকে সেটা হয়ে গেছে আমাদের কাছে পছন্দ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বয়ান করার জন্য, যাকে ওয়াজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছিলেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা, আমি এই কোরআনকে আপনার উপরে নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষের সামনে মানুষের উদ্দেশ্যে বয়ান করবেন। আপনি কি করবেন? বয়ান করবেন। আমরা বলি না এখন বয়ান করবেন, বয়ান ফরমাইবেন, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন, বয়ান তো আমাদের কাছে পরিচিত। কি আপনারা আমার কথা বুঝতেছেন? তো কথাবার্তা বলেন না, যে ও হা কিছুই করেন না, চুপচাপ বসে আছেন, জিজ্ঞাসা করলে কিছু কথাবার্তা বলবেন, তাহলে আমি মনে করবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। কিছু না বললে তো মনে করবো যে মনে হয় ভাইয়েরা আমার কথা বুঝতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি উদ্দেশ্যে? লিতুবাইয়িনা লিন-নাস, দুনিয়ার সমস্ত মানুষকে বায়ান করে বুঝিয়ে দিবেন, মানুসিলা ইলাইহিম, দুনিয়ার মানুষের জন্য যা কিছু নাজিল করা হয়, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়, কোন জিনিসের মাধ্যমে মানুষের দুনিয়াতে কল্যাণ হবে, আখেরাতে কল্যাণ হবে, ওই কল্যাণের জিনিসগুলো আপনি এই কোরআন থেকে বয়ান করে দিবেন। তাহলে জমিনে বয়ান করার জন্য এসেছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বয়ান করতেন দিনের বেলায়, এইভাবে রাত্রে সারা রাত তিনি বয়ান করতেন না। সারা রাত কি করতেন? রাত্রির কাজও তো আছে, রাত্রি কি বিনা কাজে থাকতেন? সালাতুল আশার পরে শরীরের হক, আল্লাহ পাক রাত্রিকে বানিয়েছেন লেবাস, বানিয়েছেন ঘুমানোর জন্য। এখন ঘুম নাই, ঘুম নষ্ট করে, শরীরের হক নষ্ট করে ওয়াজ মাহফিল রাতের দুইটা তিনটা পর্যন্ত। আবার দেখা যায় সারা রাত বয়ান, ফজরের নামাজে মুসল্লি নেই। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গেলে ওই জিনিসের মধ্যে কখনো হেদায়েত থাকে না, ওই জিনিসের গোমরাহি থাকে, অকল্যাণ থাকে। দেখতে যত সুন্দর মনে হোক, যত ভালো মনে হোক, আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, এই বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আমার নবীর নির্দেশের, আমার নবীর সুন্নতের মুখালাফাত, সুন্নতের বিপরীত, সুন্নতের আদর্শের খেলাফ কোন কাজ করার ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ আন্তুসিবাহুম ফিতনা, যদি আমার নবীর সুন্নতের খেলাফ কাজ করো, তোমাদেরকে ফিতনা গ্রাস করবে, তোমাদেরকে ফিতনায় ধরবে। এখানে ফিতনা মানে শিরক, তোমাদেরকে শিরিকে গ্রাস করবে, তোমরা শিরিকের মধ্যে নিপতিত হয়ে যাবে যদি আমার নবীর সুন্নতের খেলাফ কাজ করো। এখন আমরা দেখা যায় অনেক কিছু নিজেরা ভালো মনে করে সুন্নতের খেলাফ কাজ করি, এই জন্য দেখা যায় বরকত নাই, ওই কাজের মধ্যে তাসির নেই। এখন দেখবেন প্রতি গ্রামে গ্রামে কত ওয়াজ মাহফিল আর ওয়াজ মাহফিল, বিরাট বিরাট বক্তা, এক বক্তার আগে উপাধি 10টা, পিছনে 20টা, 30-40টা করি এক একজন বক্তার কি আগে পরে উপাধি, যে উপাধি সাহাবায়ে কেরামের ছিল না, যে উপাধি তাবেইনে কেরামের ছিল না, যে উপাধি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছিল না, যে উপাধি ইমাম বুখারী রহমাহুল্লাহর ছিল না। এরকম বিশাল বিশাল আমরা উপাধিওয়ালা বিরাট বিরাট বক্তা ওয়াজ করে সারা রাত, কিন্তু একজন মুসল্লিও বাড়ে না। আগের দিন ওয়াজের আগের দিন ফজরের নামাজে যে মুসল্লি, ওয়াজের পরের দিনও ওই একই মুসল্লি, বরং ওয়াজের দিন তো পাওয়াই যায় না, ওয়াজ শুনতে শুনতে পরের দিন দেখা যায় একজনও আর বাড়ে না আগের মতোই। আলহামদুলিল্লাহ এই এলাকাবাসী সৌভাগ্যবান, তারা ওই রকম না করে দিনের বেলায় সুন্দর এক মাহফিলের আয়োজন করেছেন। মানুষ কম হোক, কম মানুষই ভালো, কি বলেন? কথা বলে না। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কম মানুষের প্রশংসা করছেন। আল্লাহ পাক বলেন, কলিলাম মা তাশকুরুন, অল্প মানুষেরাই আল্লাহর শুকর আদায় করে, অল্প মানুষেরাই ঈমান আনে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরা জাহেল, অধিকাংশ মানুষের এলেম নাই, অধিকাংশ মানুষ ইমান আনে না, অধিকাংশ মানুষ আল্লাহর শুকর গুজার করে না, অধিকাংশ মানুষ সব সময় গোমরাহির দিকে থাকে। তাহলে কম মানুষই ভালো, যদি কম মানুষ সুন্নতের উপরে থাকে। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আলাইকুম ওয়াফাকাল জামাআহ, সব সময় তোমরা জামাতবদ্ধ থাকবা, জামাতবদ্ধ থাকা তা সালাফদের নীতিমালা। তবে ওয়া ইন কুনতা ওয়াহিদান, যদি তুমি সালাফদের আকীদার উপরে, মানহাজের উপরে একজনও থাকো, একজনে এক জামাত। সুবহানাল্লাহ, মানে মানুষ বেশি হওয়া জরুরি না, মানুষ একজন হইয়া এক জামাত হতে পারে। যদি তিনি সরাসরি সালাফে সালেহীনদের আকীদার উপরে মানহাজের উপরে থাকে, একজনে এক জামাত। সমাজে দেখা গেল আর কেউ আহলুসুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে নাই, সালাফে সালেহীনদের আকীদার উপরে নাই, মানহাজের উপরে নাই, তা একজন আছে একজনে জামাত। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, মানুষ কম হওয়া কোনো অসুবিধা নেই। মানুষ হইল 10,000, কেউ হেদায়েত পেল না, তার থেকে মানুষ 10 জন, 9 জনে হেদায়েত পাইছে, কোনটাই ভালো? এই এই 10 জন হওয়াই ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখানে যে উপস্থিতি আছি, আমরা চেষ্টা করব অল্প আলোচনা অল্প কথা এই কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝার। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে আজকের এই ওয়াজ মাহফিলে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে এবং আমরা পরবর্তীতে সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব আজকে, সেই বিষয়টি হলো আল ওয়াসাইলুল মুইনা আলা ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বিষয়টা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা করার ব্যাপারে কিছু ওয়াসাইল আছে, কিছু উপকরণ আছে, মাধ্যম আছে। এই মাধ্যমগুলো অবলম্বন করলে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সুন্নতের ইত্তিবা করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সুন্নতের ইত্তিবা করার জন্য সহযোগী উপকারী যেই মাধ্যমগুলো, যেই উপকরণগুলো, এগুলো সম্পর্কে আমরা আজকে কিছু সংক্ষেপে আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব একেবারে সহজ ভাষায়, যাতে আপনারা সবাই বুঝতে পারেন, এরকম ভাবে বলার, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আমি চেষ্টা করলেও কাজ হবে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। প্রত্যেক আলোচনার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে দিতেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ যাকে হেদায়েত দিবেন দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারে না। ওয়ামাই ইউদিলিল ফালা হাদিয়ালা, রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন না, হেদায়েত থেকে সরিয়ে দিবেন, ফালা হাদিয়ালা, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তাকে হেদায়েত দিবে। তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, কি বলতে হবে? একমাত্র আল্লাহ। তাহলে আমাদের আপনাদেরকে হেদায়েত দেওয়ার মতো কোনো ক্ষমতা? যদি আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন আমাদের মাধ্যমে আপনাদেরকে হেদায়েত দিবেন, তখন আমাদের মুখ দিয়ে এমন এমন কথাগুলো রাব্বুল আলামিন বের করে দিবেন যেই কথাগুলো দিয়ে আপনি হেদায়েত পাইবেন। আর যদি রাব্বুল আলামিন মনে করেন আমাদের মাধ্যমে হেদায়েত দিবেন না, তাহলে আমাদের জবান থেকে ওইরকম কথাও বাহির করবেন না। আমি নিজেই আজকে 13 বছর কোরআনে কারিমের তাফসির করি কন্টিনিউ। আমি দেখেছি অনেক জায়গায় এত সুন্দর কথা, এত উপকারী কথা বের হয়েছে, যেগুলো আমি ধারণাও করিনি যে আজকের মাহফিলে এত সুন্দর উপকারী কথা বের হবে, যে কথার দ্বারা মানুষ উপকার পেয়েছেন। আবার অনেক জায়গায় অনেক ভালো প্রস্তুতি নিয়ে গেছি, সুন্দর কথা বলবো, ভালো কথা বলবো, কিন্তু ভালো কথা বলা হয়নি। তাহলে বোঝা যায় যে ভালো কথা উপকারী কথা কোনটা, এটা বলার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক যদি মনে করেন আপনাদের কল্যাণ দিবেন, তাহলে আমাদের মাধ্যমে ভালো কথাগুলো বের করে দিবেন। আজকে ওয়াজ মাহফিল হয়, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় ওয়াজ মাহফিলের পিছনে। বক্তা এসে স্টেজের মধ্যে গান গায়, বক্তা নাচে, শ্রোতাও নাচে, ওয়াজ মাহফিলে আসে বক্তাও নাচতে থাকে, শ্রোতাও দেখছেন নেই, দেখে নাই বলে, দেখেন নাই, বক্তাও নাচে, শ্রোতারাও নাচে, বক্তাও গান গায়, শ্রোতাও গান গায়। দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ পাক হেদায়েত নসিবে রাখে নাই, এজন্য বক্তার মুখ থেকে কোরআন সুন্নাহর কথা বের হয় না, বের হয় গানের কথা, মিথ্যা কিচ্ছা কাহিনী, হরিণীর কাহিনী, বিভিন্ন গল্প গুজব, মিথ্যা কাহিনী বের হয়। হেলিকপ্টার দিয়ে এসে, লাখ টাকা দিয়ে এসে, খরচ করে এসে হরিণীর কাহিনী শোনায়, বিভিন্ন ওই পীর বুজুর্গের মিথ্যা কিচ্ছা কাহিনী শোনায়। কারণ আল্লাহ পাক হেদায়েত নসিবে রাখে না, এই জন্য টাকা খরচ করলে যে হেদায়েত পাওয়া যাবে তাও না। টাকার বিনিময়ে আল্লাহ হেদায়েত দেন না, টাকার বিনিময়ে হেদায়েত পাইলে পৃথিবীর বড় বড় ধনী ব্যক্তিরা হেদায়েত পেয়ে যেতেন, কিন্তু দেখা যায় টাকার বিনিময়ে দুনিয়াতে হেদায়েত পাওয়া যায় না, হেদায়েত নসিবে থাকতে হয়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে এবাদত করতে হবে কার বলেন তো দেখি? একমাত্র আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন এই দুই জাতিকে বানানোর পিছনে একমাত্র উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদত করা, গোলামি করা। আমার ইবাদত করার জন্য এদেরকে বানাইছি, তাহলে আমাদের কাজ হলো একমাত্র আল্লাহর গোলামি করা, ইবাদত করা। আচ্ছা, তাহলে ইবাদত যার করব তাকে কি বলা হয়? মাবুদ। ইবাদত যার করব তার নাম হলো মাবুদ। আল্লাহর একজন বান্দা জমিনে আসার পরে তার প্রথম কাজ হলো ঠিক করে নিবে তার মাবুদকে, এটা ঠিক করা জমিনে এক নম্বর কাজ। তাহলে আমার আপনার মাবুদকে? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না। আমার আপনার মাবুদকে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার মাবুদ এই বাক্যটির মধ্যে খুঁজে পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হল আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোন মাবুদ নাই। বাতিল মাবুদ হাজার হাজার আছে, কিন্তু সত্যিকারের হক মাবুদ একমাত্র একজন, তিনি হলেন আমার আপনার যিনি রব, তিনি হলেন একমাত্র আমার আপনার মাবুদ। সুবহানাল্লাহ, একমাত্র মাবুদ হলেন কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের আরকান হলো পাঁচটি। ইসলামের আরকান কয়টি? এক নম্বর আরকানটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শাহাদার দুটি রুকন, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটা জিনিসের সাক্ষী দিলে তারপরে সেই ইমানদার। সাক্ষী দিতে হবে কয়টা? দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় তাওহীদের রুকন হলো দুইটা। তাওহীদের রুকন একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তাওহীদ, মাবুদের ব্যাপারে তাওহীদ। অর্থাৎ আগে ঠিক করে নিতে হবে যে আমার আপনার মাবুদ একজন না বহুজন। তো এখানে যখন আমরা ঠিক করব যে আমার আপনার একমাত্র মাবুদ একজন, এটা হলো আল্লাহর তাওহীদ। এখন আল্লাহর ইবাদত করব, ইবাদতটা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, কার পদ্ধতিতে করব। ইবাদত তো খালি করলে হবে না, ইবাদতের একটা সিস্টেম লাগবে না, একটা পদ্ধতি লাগবে না। তো পদ্ধতিটা কার? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যেমন একমাত্র মাবুদ, ইবাদত পাওয়ার একমাত্র মালিক, ইবাদত করারও একমাত্র তরিকা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকায় ইবাদত করেন, এবাদত কবুল হবে? আপনি সারা জীবন এবাদত করবেন কিন্তু একটা এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে এবাদত যাই করি সেটা করতে হবে কার তরিকা? কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, এটার নাম হলো শাহাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে আমার সমস্ত এবাদত একমাত্র এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে, তিনি আমাদেরকে আল্লাহর এবাদত শিখাইবেন। আল্লাহর এবাদতটা কেমনে করতে হবে সেই এবাদতটা শিখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইছেন। তার কাজে হলো আমাদেরকে এবাদত শিখানো, এবাদত শিখাবেন তিনি। তাহলে এই একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এবাদত করা, এটার নাম হলো এত্তেবাউ সুন্নাহ। এটার নাম কি? সুন্নতের এত্তেবা। এত্তেবা শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। এত্তেবা মানে হলো একমাত্র তাকে ফলো করা, তাকে অনুসরণ করা। যদি কয়েকজনকে অনুসরণ করা হয় তাহলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা হবে না। এত্তেবাটা এত গুরুত্বপূর্ণ যে যে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা অনুযায়ী না হলে সেই ইবাদত বাতিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني رسول اپنی دنیار مانوش در کے جانئے دین بولے دینی خبرتی إن كنتم تحبون الله جدی تمرا اللہ رب العالمین کے محبت کرتے چاؤ محبت مانی عبادت کرتے چاؤ محبت نہ ہو لی عبادت کرا جائے نہ আগে মহব্বত করতে হয় তারপরে এবাদত করতে হয়। এজন্য দেখবেন মুশরিকেরা যে মাবুদের এবাদত করে আগে ওই মাবুদকে তারা মহব্বত করে, তারপরে মহব্বত থেকে এবাদতের জন্ম হয়। মহব্বত না হইলে তার প্রতি এবাদত আসে না, ভক্তি আসে না, শ্রদ্ধা আসে না। যেমন আপনারা যদি আমাকে মহব্বত না করতেন তাহলে আপনাদেরকে এখন যদি বলা হইতো জন প্রতি 1,000 টাকা করে দেওয়া হবে এখানে বসে থাকেন, বসতেন না। কিন্তু বিনা টাকায় বিনা পয়সায় কত গুরুত্বপূর্ণ কাজ রাখি এখানে আসে বসে রয়েছেন। কেন? এক নম্বরে আল্লাহর কোরআনকে মহব্বত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসকে মহব্বত করেন, এবং যারা কোরআন এবং সহি হাদিসের কথা বলে তাদেরকেও মহব্বত করেন। ওই মহব্বতের টানে অনেক দূর দূরান্ত থেকেও ভাইয়েরা বোনেরা এসে বসে আছে। এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে রাব্বুল আলামিনের মহব্বত লাগে, আগে আল্লাহকে মহব্বত করতে হয়। এই জন্য আল্লাহ পাক ইন কুনতুম তাবুদুন আল্লাহ না বলে আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। ইবাদত যদি করতে চাও, মহব্বত যদি করতে চাও, ওই মহব্বতের একমাত্র পদ্ধতি হলো আমি নবীর এত্তেবা করা, আমি নবীর হুবহু অনুসরণ করা। এটা হলো এবাদতের একমাত্র পদ্ধতি। আল্লাহ পাক এবাদত কবুল করার জন্য এটাকে শর্ত করে দিয়েছেন। যদি এবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে করি, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় ইবাদত করতে হবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া। আচ্ছা, আল্লাহর ওলি হইতে হইলে কোন তরিকায় ইবাদত করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কারণ ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন। এখানে কিন্তু হরফে শর্ত ইন কুনতুম, ইন হরফে শর্ত, আল্লাহ পাক শর্ত দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। শর্তের জবাব হলো যদি নবীর সুন্নতের এত্তেবা অনুযায়ী এবাদত বন্দেগি করো, ইউহিব্বুকুম আল্লাহ, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে নবীর তরিকা বাদ দিয়ে যত পদ্ধতিতে এবাদত করি না কেন, আল্লাহ পাক মহব্বত করবেন না। আল্লাহ পাক মহব্বত না করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? তাহলে ল্যাংটা বাবা আল্লাহর ওলি হইতে পারে নাকি? ল্যাংটা বাবার আল্লাহ মহব্বত করে, কেন মহব্বত করে না অসুবিধা কি? হ্যাঁ, কারণ আল্লাহর নবীর তরিকা আল্লাহর নবীর এত্তেবার মধ্যে ল্যাংটা হওয়া নাই। আল্লাহর নবীর তরিকার মধ্যে সুন্নতের মধ্যে ল্যাংটা হওয়ার পদ্ধতি নাই। যদি থাকতো এক লক্ষের উপরে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, প্রত্যেকেই এক একজন বড় আল্লাহর ওলি ছিলেন, খালি ওলি না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات سبحان الله الله পাক বলেন এই আনসার মুহাজিরিন সাহাবীদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই রেখেছি। সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলিরা জীবনে কোনদিন ল্যাংটা হন নাই। তাহলে বোঝা যায় ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ধূমপান করে, হারাম কাজ করে, শরিয়া বিরোধী কাজ করে, গাঁজা খেয়ে, মদ খেয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না, কারণ এটা আমার নবীর সুন্নতের এত্তেবার মধ্যে নাই। চুলের মধ্যে জট বেঁধে, দাড়ির মধ্যে জট বেঁধে, বস্তা গায়ে দিয়ে নোক একটা 1 ইঞ্চি লম্বা করে রেখে, গোপ কতগুলা 2 ইঞ্চি লম্বা করে রেখে আল্লাহর ওলি হওয়া যায় না, কারণ এগুলো আমার নবীর সুন্নতের এত্তেবার মধ্যে নাই। এজন্য ঢোল বাদ্য বাজিয়ে গান বাজনা করে আল্লাহর ওলি হওয়া যায় না, কারণ আমার নবী গান বাজনার আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন। ঢোল বাজিয়ে গান গে আল্লাহর ওলি হওয়া যায় না, এটা হলো মাজামির শয়তান, শয়তানের ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায় না। গান বাজনা করে, ঢোল তবলা বাজিয়ে কখনো আল্লাহর ওলি হওয়া, কারণ কি? এটা নবীর সুন্নতের এত্তেবার মধ্যে নাই, আমার নবী করেন নাই। নিজস্ব বানানো পদ্ধতিতে জিকির করে করে আল্লাহর ওলি হওয়া যায় না, কারণ জিকির আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওই জিকিরটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করেছেন, নবীর সাহাবীরা যেমনে করেছেন, জিকিরটাও তেমনে করতে হবে। তাহলে যেই জিকিরের পদ্ধতি একটু আগে বললাম, নাচি নাচি জিকির করা, লাত মেরে জিকির করা, দৌড়ায় দৌড়ায় জিকির করা, তারপরে গান গেয়ে গান গেয়ে জিকির করা, এগুলো কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা করছেন কিনা? তাহলে সারা জীবন জিকির করতে পারবো কিন্তু আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আল্লাহর মহব্বত পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি জিকির করছেন তেমনি জিকির করতে হবে। আল্লাহর মহব্বত পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে দরুদ শিখাইছেন তেমনে দরুদ পড়তে হবে। নিজে বানাই বানাই দরুদ সারা জীবন পড়তে পারবো আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। শেখ সাদী রহমতুল্লাহ এর কবিতা সারা জীবন পড়া যাবে কিন্তু আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আমাদের দেশের ওয়াজ মাহফিল শুরু হইলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, শ্রোতাদেরকে বলে সবাই মহব্বতের সুরে পড়েন, কি মজা করি করি পড়ে। এটা কি আল্লাহ নবী শিখাইছেন? নবীর সুন্নতের এত্তেবার মধ্যে নাই। এটা ইরানের একজন কবি শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি শিখাইছেন। শেখ সাদির কবিতা সারা জীবন পড়া যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা দরুদের ফজিলত পাওয়া যাবে না। দরুদ এক জিনিস, কবিতা আরেক জিনিস, কিন্তু আমাদের দেশে এটা দরুদ হয়ে গেছে এখন। আর নামাজের মধ্যে যেটা দরুদ পড়ে ওইটা হয়ে গেছে কি, বড় আত্মাইয়াত। আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করছি যে ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ, এটা কি কয়টা বড় আত্মাইয়াত, মানে আত্মাইয়াত আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত এটা ছোট আত্মাইয়াত, আধা আত্মাইয়াত। আর এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা, পুরাটা মিলে এটা পুরো আত্মাইয়াত, বড় আত্মাইয়াত। দরুদ নাই, এটা আত্মাইয়াত হয়ে গেছে। আর যেটা কবিতা শেখ সাদি রহমতুল্লাহের কবিতা, কবিতা হয়ে গেছে দরুদ। অনেক সাধারণ মানুষ, আসলে সাধারণ ভাই বোনদের দোষ নাই, তারা মনে করে যে মনে হয় এটা হাদিসে আছে, তারা জানে না যে এটা শেখ সাদির কবিতা। যদি জানতো এটা শেখ সাদির কবিতা, তাদেরকে টাকা দিয়েও পড়ানো যাইতো না। এখন উল্টা তারা যায় মসজিদে জিলাপি নিয়ে যায় বালা গালুলা পড়ার জন্য, তারা টাকা নিয়ে যায় হুজুরের দেওয়ার জন্য। উল্টা যদি হুজুরে টাকা দিত তাও সেই রাজি হতো না বালা গালুলা পড়ার জন্য, কারণ এটা একজন কবির কবিতা। সে কবির কবিতা পড়াইবো কেন, সে পড়াইবো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দরুদ। কারণ দরুদ একটা ইবাদত, এই ব্যাপারে কোরআনের আয়াতও নাযিল হয়েছে স্বয়ং দরুদের ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কোরআনের আয়াত নাযিল হয়েছে না? যে ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে এই ব্যাপারে কি নবী শিখাই দিয়ে যান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি এটা শিখাই দিয়ে যান নাই, নাকি বলে গেছিলেন সব শিখাইছে এটা মনে হয় বলে গেছে নাকি বলেন নাই? আচ্ছা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হলো অল্প কিছুদিন আগের কবি, তাহলে শত শত বছর ধরে যত আইমা ইকরাম দুনিয়া থেকে চলে গেছেন তারাও এই দরুদটা পড়তে পারে নাই, কত আফসোসের কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদ পাইছে কি বলেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে বালা গালুলা বিকামালি ছিল, থাকবো কোথা থেকে? তখন তো এটার আবিষ্কারক যিনি উনার জন্ম হয় নাই। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও বালা গালুলা না পড়ে কবরে চলে গেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বালা গালুলা না পড়ে কবরে চলে গেছে, ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যুগে যুগে হাজার হাজার ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম বালাগাল উলা বিহীন কবরে চলে গেছে, তাদের সৌভাগ্য হয় না এটা পড়ার, কি বলেন? যে সৌভাগ্য আমাদের বাঙালিদের হয়েছে, বাংলাদেশে এক মজার দরুদ পাইছি আমরা। কয় সবাই মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, মহব্বতের সাথে পড়েন। এই নবী কি মহব্বতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে এই দরুদ? যত মহব্বতের সাথে পড়েন, যত মহব্বতের সুরে পড়েন, যত মহব্বতের কবিতা পড়েন, এই দরুদ সারা জিন্দেগি পড়েও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, আগে আমার নবীর সুন্নতের ইত্তেবা করো, তারপরে আল্লাহ তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় সুন্নতের ইত্তেবা বাদ দিয়ে যত ইবাদত করবেন, যত মহব্বতের সুরে পড়েন, আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। এই জন্য দেখা যায় যুগে যুগে ওলামা ইকরামের সম্পর্ক ছিল মদিনার সাথে, সেই সাহাবা ইকরামের যুগ থেকে, তাবেইন ইকরামের যুগ থেকে, তাবে তাবেইন ইকরামের যুগ থেকে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর যুগ থেকে সবার সম্পর্ক থাকতো মদিনার দিকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার কাছে দুইজনে চিঠি পাঠাইছে, মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছেন, আবার কুফা থেকে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান চিঠি পাঠাইছেন। তিনিও বলছেন আব্দুল্লাহ বিন ওমর আপনি একটু কুফায় আসেন, আপনার সাথে আমাদের কিছু পরামর্শ আছে। আবার এদিকে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন আপনি একটু কুফায় আসেন, আপনার সাথে আপনি একটু মক্কায় আসেন, আপনার সাথে আমাদের একটু পরামর্শ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকেই চিঠি পাঠিয়ে বলে দিছেন, ভাইয়েরা যদি আপনারা পরামর্শ করতে চান, যদি আমার সাথে দ্বীনের ব্যাপারে কোনো কথা বলতে চান, তাহলে আমি কুফাও যাব না মক্কায়ও যাব না, আপনারা মদিনায় আসেন, মদিনায় আসেন, মদিনাতে মিটিং হবে, মদিনায় বৈঠক হবে। কারণ এখানে দিন মদিনা থেকে সারা দুনিয়াতে গেছে, কুফা থেকে যায় নাই, অন্য জায়গা থেকে যায় নাই। বলছে আমি যাব না মিটিং করার জন্য কুফায় আর মক্কায়, যদি দিনই বিষয়ে মিটিং করতে হয়, পরামর্শ করতে হয়, মোশাওয়ারা করতে হয়, মদিনা আসেন। এই জন্য পূর্বেকার সকল সালাফে সালেহিনেরা ছিলেন মদিনামুখী। কিন্তু দেখা যায় আজকে যারা নতুন নতুন জিকির, নতুন নতুন দরুদ, নতুন নতুন ইবাদত বানায়, তাদের মিটিং হয় আফ্রিকার জঙ্গলে, মদিনায় মিটিং হয় না। মিটিং কোথায়? আফ্রিকার জঙ্গলে। আরো গর্ব করে মাহবিলে কয় আমাদের আল্লাহর ওলিরা রাত্রে এক লাফে আফ্রিকার জঙ্গলে চলে গেছে। আফ্রিকার জঙ্গলে চলে যাবে কেন? যদি আল্লাহর ওলিদের মিটিং হয়, ওই মিটিং তো মদিনায় হবে। কারণ সমস্ত ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলের নেতা, সমস্ত মুত্তাকিনের নেতা কোথায়? মদিনায়। তো মিটিং হলে মদিনায় আনা হইব, মিটিং মদিনায় হয় না, কোথায় হয়? আফ্রিকার জঙ্গলে। কারণ সুন্নতের এত্তেবা নাই, সুন্নতের এত্তেবা না থাকলে মদিনার নবীর সাথে মিটিং হইতে পারে না। সুন্নতের এত্তেবা না থাকলে মদিনামুখী হওয়া যায় না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমল যাই করি কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা অনুযায়ী করতে হবে। ওযু করব, ওযুটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে। ওযু করব, ওযুটা কেমনে হইতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন তেমনে হইতে হবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু শুরু হইতো কি দিয়ে বলেন দেখি? বিসমিল্লাহ দিয়ে। আমাদের ওযু শুরু হয় কি দিয়ে বলেন দেখি? আমাদের ওযু শুরু হয় কি দিয়ে? বাংলাদেশের ওযু শুরু হয় কি দিয়ে? বাংলাদেশের ওযু শুরু হয় নাওয়াইতুয়ান আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। বাংলাদেশের ওযু শুরু হয় এই নিয়ত দিয়ে। তারপরে হয় বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। তাহলে আমার নবীর ওযু এভাবে শুরু হয় নাই, তাহলে নবীর থেকে আমরা বেশি বুঝে গেছি কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি এটা বুঝতে পারেন নাই যে ওযুর আগে এগুলোর দরকার, আমরা বুঝে গেছি। এই জন্য নবী সাল্লাম থেকে বেশি বুঝলে শয়তান হয়ে যায়। কি হয়ে যায়? শয়তান বেশি বুঝছিল কিন্তু আল্লাহ কাছে উসজুদু লি আদম, শয়তান কয় খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ কয় মাটির তৈরি মানুষ এটারে সাজদা কর। ইবলিস কয় আমারে বানাইছো আগুন দিয়ে, তারে বানাইছো মাটি দিয়ে। আর মাটি আগুনের সাজদা করব, আগুনে কেন মাটির সাজদা করব? আমি কি তোমার থেকে কম বুঝি নাকি? আল্লাহ থেকে বেশি বুঝি গেছে, নাউজুবিল্লাহ। বুঝার কারণে কি হয়েছে? আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে সতর্ক করেছেন, সূরা আল হুজুরাতের এক নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহ। ও ঈমানদাররা শোনো, আল্লাহর থেকে রাসূলের থেকে বেশি বুঝিও না, আল্লাহর থেকে বেশি বুঝিও না, রাসূলের থেকে বেশি বুঝিও না। রাসূল যদ্দূর বুঝছেন তার থেকে একটু এক ডিগ্রি কম বুঝবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝবা, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিসমিল্লাহ বলে উযু শুরু করো, আল্লাহর নাম নিয়ে শুরু করো। সুতরাং উযু শুরু করার আগে আর কোন নিয়াত, কোন দোয়া, কোন কিছু আর দরকার নাই। যত বড় বুজুর্গ বলুক, যত বড় মুফতি সাহেব বলুক, তিনি কি আমার নবীর থেকে বড় মুফতি নাকি? কি বলেন? মুফতি আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের নিচে জমিনের উপরে যত মুফতি আছে, যত মুত্তাকিন আছে, যত মুহাদ্দিস আছে, যত ফকি আছে, সকল ফকির বড় ফকি, সকল মুফতির বড় মুফতি, মুফতি আজম ইমামে আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার রাসূল বলছেন ওযু শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নাম দিয়ে। সুতরাং নামাইতো অনেক দরকার। আচ্ছা, আজকে যে মাহফিলে আসছেন, যখন আপনি সমাজে করবেন যে ওই মিয়া নামাইতো অনেক দরকার নাই, কয় দেখো নিয়ত বাদ দিয়ে দিচ্ছে, নিয়তটাও করে না। আরে কত খারাপ, নিয়তটাও করে না। আচ্ছা, তো আজকে যে মাহফিলে আসছেন, আপনারা কি নিয়ত পড়িয়ে আসছেন বলেন দেখি? আপনারা বাসা থেকে যে রওনা দিচ্ছেন আজকের এই ওয়াজ মাহফিলে, কিভাবে নিয়ত করছেন? নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি গাজাশরি, এইভাবে নিয়ত করে আসছেন নাকি? তো তাহলে তো সওয়াবে পাইবেন না। আপনাদের ওয়াজ মাহফিলে আসা যাওয়া সবই তো বৃথা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়াহ, সমস্ত আমলের সওয়াব নির্ভর করে নিয়াতের উপরে, যা নিয়ত করবেন তাই পাবেন। তো নিয়ত তো করেন নাই, করছেন? নিয়ত করছেন, নিয়ত পড়েন নাই। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না। কেউ যদি আপনাকে বলে ও মিয়া আপনি ভাত পড়ছেন কিনা, ভাত ফুটছেন কিনা জিজ্ঞাসা করতে, তা আপনি তারকে ভালো মানুষ করবেন না পাগল করবেন? ভাত কি ফরার জিনিস না, ভাত খাওয়ার জিনিস। প্রশ্ন হবে ভাত খাইছেন কিনা, কয় ভাত ফুটছেন কিনা, তো ভাত কি ফরা যায় নাকি? নিয়ত কি ফরার জিনিস নাকি? নিয়ত হলো করার জিনিস, নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না, নিয়ত পড়ার জিনিস না। আমাদের দেশে কয় মিলাদ শরীফ পড়াইতেছে, মিলাদ শরীফ কি করে পড়ায়, তো মিলাদ কি পড়ার জিনিস নাকি? কি বলেন? মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত একজনে আলোচনা করবে, কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনারা শুনবেন। এটা তো আলোচনা করার জিনিস, শোনার জিনিস, এটা তো পড়ার জিনিস না। কেউ যদি জিজ্ঞাসা করো মিয়া ওয়াজ মাহফিল পড়ছো কিনা, আপনাদেরকে বাড়ির যাওয়ার পরে কেউ জিজ্ঞাসা করলো এই মিয়া আজকে যে গেছো কি ওয়াজ মাহফিল পড়িয়ে এসছো, আলোচনা করার জিনিস কোরআন এবং সহি হাদিস থেকে আলোচনা করবে, মানে প্রশ্নটা কেমনে করতে হয় সেটাও আমরা ভুলে গেছি। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, নিয়ত কি করতে হয়? করতে হয়, নিয়ত পড়তে হয় না। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, কথাগুলা খুব সুন্দর, কথাগুলা হাসানা। কথাগুলা কি হাসানা? হাসানা মানে কি? এই জন্য আমাদের দেশে যত বেদাত আছে সব বেদাতের নাম বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা কোনোটা নাই, সব কি বেদাতে হাসানা, কারণ এত সুন্দর। আসলে তো কথা ঠিক, বেদাত যেগুলো এগুলো তো বাহ্যিক ভাবে দেখতে তো সুন্দর, দেখতে সুন্দর দেখা যায় না। যেমন ধরেন সুন্নতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা তো আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের কিছু বুঝ আছে বলে আপনারা মনে করছেন যে এটা দরুদ, কিন্তু বাংলাদেশের সব জায়গায় যে পড়ি দেখবেন এটা আত্মাইয়া তো পড়ছে, এটা দরুদ পড়ে নাই। আচ্ছা, এরপরে শেখ সাদির কবিতা পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কি বলেন, সুন্দর লাগছে না? সুন্দর লাগে নাই, তাহলে তো বেদাতে হাসানা ঠিকই তো আছে, সুন্দর বেদাত। কি বলেন, কয় দরুদ না পড়লে তো ওয়াজের জোশে উঠে না, বক্তা যদি শুরুতে না পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, একটা দরুদ পড়বো চা খাইবো বক্তা, তাহলে তো ওয়াজের জোশে উঠে না। তাহলে বেদাত যেগুলো, সুন্নতের খেলাফ যেগুলো, এটা দেখতে সুন্দর, কারণ এগুলো আগাছা, আগাছা সবসময় সুন্দর থাকে। দেখবেন জমিনের মধ্যে দান লাগাইছেন, দানের চাইতে আগাছা যেগুলো এগুলো অনেক সুন্দর, অনেক মোটা তাজা, সার দেওয়া লাগে না, ওষুধ দেওয়া লাগে না, এমন ভাবে উপরে উঠে যায়, ধানকে ছাপি ধরে রাখে। আগাছা হল কাজ হলো এরকম, বেদাত হলো দিনের মধ্যে আগাছা, আর সুন্নত হলো দিনের মূল। আগাছার কোন দলিল নাই, মূল জিনিসের দলিল আছে, আগাছার কোন দলিল নেই, বেদাতের কোন দলিল নেই, সুন্নতের দলিল আছে। কেউ যদি আপনাদের কাছে কয় নিয়ে এটা যে বেদাত পাইছো কই, এটা দলিল দেখাও, কেমনে দেখাইবেন, বেদাতের তো দলিলে নাই, দেখাবো কোথা থেকে। দলিল যদি থাকতো সেটা আর বেদাত থাকতো না, সেটা সুন্নত হয়ে যাইত। আমি বললাম ভাই এই যে বাড়ি এটা দেখতেছেন এখানে সুন্দর বিল্ডিং বাড়িটা, এই বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমার না। এখন আপনারা সবাই কইলেন শায়েখ ঠিক আছে আপনার কথাও সুন্দর সব মেনে নিলাম, কিন্তু বাড়ি এটা যে আপনার না, যাওয়ার আগে আপনি দলিল দেখাই যাবেন, বাড়ি এটা যে আপনার না, এত সুন্দর বাড়ি এটা, এটা দলিল দেখা যাওয়া লাগবে আপনি। আচ্ছা আমাকে যদি আজকে সারা রাত বসায় রাখেন, এক মাসও বসায় রাখেন, দলিল দেখাইতে পারবো? কিন্তু এটার যিনি বাড়িওয়ালা, যিনি বাড়ির মালিক, ওনাকে যদি বলেন ভাই বাড়ি এটা যে আপনার দলিল দেখান, সিএসআরএস যত রঙের যা খতিয়ান ফজরা যা দরকার সব উনি দেখাইতে পারবো কি পারবো না? তো তাহলে দলিল দেখাইবো কে? যিনি বাড়ির মালিক, যিনি বাড়িওয়ালা তিনি দলিল দেখাইবেন। আমি বাড়ির মালিক নই, আমি বাড়িওয়ালা নই, আমার কাছে দলিল নাই। যেটা ইসলামের জিনিস, দিনের জিনিস, ওইটা হলো সুন্নাত, ওইটা বাড়িওয়ালা, ওইটার দলিল আছে। আর যেটা বেদাত, এটা হলো আগাছা, বাহিরের থেকে আসি ঢুকছে, এটার কোনো দলিল নাই। এই জন্য বেদাতের কোনো দলিল ছাওয়া, এটা হলো মূর্খতা, জাহালত। আমাদের সমাজে এত জাহালত বিস্তার লাভ করছে, মাঝে মাঝে অনেক জায়গায় দেখেন বেদাতের দলিল চায়, কয়টা কোন হাদিসে পাইছো বেদাত, কোন কিতাবে পাইছো? তো কিতাবেই যদি থাকতো, হাদিসেই যদি থাকতো মিয়া, এটা বেদাত হইতো নাকি? তাহলে বেদাতের কোনো দলিল, যিনি সুন্নত বলবেন তিনি দলিল দিবেন, যিনি বেদাত বলবেন তিনি দলিল দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নাই, তো নবীর নির্দেশ নাই, আমি দলিল পামো কই মিয়া? আল্লাহর নির্দেশ থাকলে না দলিল থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ থাকলে দলিল থাকতো, তো এটা তো নির্দেশে নাই, এটা দলিল আসবো কোথা থেকে? পাহুয়া রদ্দন, এটা বাতিল, সুতরাং এটা আগাছা। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অত্যাবা দুই ভাবে করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে কাজ করছেন সেখানে করার নাম এত্তেবা, যেখানে যেটা করেন নাই এখানে ছেড়ে দেওয়ার নাম এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করছেন সেখানে করার নাম সুন্নতের এত্তেবা, যেখানে করেন নাই সেখানে ছেড়ে দেওয়ার নাম এত্তেবা। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনেরা দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্তের আজান দিতেন, কিন্তু জানাজার নামাজের কোনো আজান নাই, ঈদের নামাজের কোনো আজান নাই। এখন আমি যদি বলি ভাই আজান দিলে কি গুনাহ হয় নাকি, আজান তো সওয়াবের কাজ, ভালো কাজ, এটা কি খারাপ কাজ? তাহলে ঈদের নামাজে সুন্দর করে আজান দিব, দেওয়া যাবে? অসুবিধা কি দিলে, আজান দিলে গুনাহ হয় নাকি? আজান তো সওয়াবের কাজেই, দেওয়া যাবে? কেন? আমার নবী দেন নাই, দলিল কি দলিল, আমার নবী দেন নাই, এটাই দলিল, আর দলিলের দরকার নাই। আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য নির্দেশ দিছেন, সুতরাং এখানে দেওয়ার নাম সুন্নত। জানাজার নামাজে, ঈদের নামাজে আজান দেন নাই, ওখানে না দেওয়ার নাম সুন্নত। যদি আপনি দেন তাহলে আপনি বেদাত করলেন, এটার নাম সুন্নতার বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে অবস্থায় দোয়া করছেন সেখানে সেই অবস্থায় দোয়া করার নাম সুন্নাত, যেখানে যে অবস্থায় করেন নাই সেখানে সেই অবস্থায় না করার নাম সুন্নাত। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে দোয়া করছেন সেখানে জামাতবদ্ধ করা সুন্নাত, যেখানে জামাতবদ্ধ করেন নাই সেখানে জামাতবদ্ধ না করার নাম সুন্নাত। সব জায়গায় দোয়া করেন কিন্তু সব জায়গায় একই সুরতে দোয়া করা যাবে না। যদি কোন জায়গায় মিয়া দোয়া না, দোয়া কি খারাপ জিনিস নাকি? দোয়া কর্ম অসুবিধা কি? কয় দেখো এরা কত খারাপ, আল্লাহর কাছে একটু দোয়াও করে না, দোয়া করতে চায় না, নামাজের পরে সালাম পিরে বসে থাকে, একটু হাত তুলি কান্নাকাটি করবো ইমাম সাহেবে দোয়া করবো আমরা একটু আল্লাহর কাছে সামু, এটাও বলে খারাপ, বলে না সমাজে? দোয়া করাও খারাপ জিনিস, দোয়া করিও জাহান্নামে যাইতে হয়, নবীর সুন্নতের বাহিরে দোয়া করলেও জাহান্নামে যাওয়া লাগবে, নবীর সুন্নতের বাইরে নামাজ পড়িও জাহান্নামে যাওয়া লাগবে। কি কয়? কয় নামাজ পড়ি আবার জাহান্নামে যায় কেমনে? নামাজ পড়ি জাহান্নামে যাওয়া লাগবে রে। জুমার নামাজ দুই রাকাত, যদি বলেন যে ভাইরা শোনেন আজকে ছুটির দিন আজকে দুই রাকাত পড়বো কেন, আসেন চারি রাকাত পড়ি, নামাজ না পড়ছেন খারাপ কিছু করছেন, কিন্তু চারি রাকাত পড়ার কারণে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন, নামাজ পড়িও জাহান্নামে যাওয়া লাগবে। তো যদি বলেন যে আমি নামাজ না পড়ছি খারাপ কিছু করছি, বেদাত তো খারাপ কিছু না, বেদাত হলো আপনি সুন্নতের বাইরে গেছেন, এই জন্য এটা বেদাত। অনেকে এই জিনিসটা সহজ জিনিসটা বুঝে না, দুইয়ে দুইয়ে চার এই অঙ্কটা বুঝে না, দুইয়ে দুইয়ে পাঁচ বুঝে বসে থাকে, অবাক লাগে যে এটা তো খারাপ জিনিস না, বেদাত কি খারাপ জিনিস? বেদাত তো ভালো জিনিসই, কিন্তু ভালো জিনিস যেটা আমার নবী জন্মে করছেন যদি তেমনি হয় সেটা ভালো জিনিস, আমার নবীর মতো না হইলে সেটা ভালো জিনিস তো খারাপ জিনিস। এই জন্য আমরা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি না? পড়েন নি? আপনাদের এদিকে মির্জাপুরেও পড়ে নাকি? কি দোয়া পড়েন দেখেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর দোয়া। আচ্ছা ধরেন আমি এখানে আসলাম, আপনাদের এলাকায় আসছি, আসি টয়লেটে গেলাম, টয়লেটে যাওয়ার আগে ক্যাবলা মুখেই হয়ে বাইতুল্লার দিকে ফিরে তাকাইলাম, বাইতুল্লার দিকে ফিরে দুই হাত তুললাম, তুলে বললাম নাওয়াইতুন আযহাবা ইলা বাইতিল খালা। প্রথমে নিয়ত করলাম, টয়লেটে ঢুকতে নিয়ত লাগবে না, নিয়ত বাদে টয়লেটে ঢুকলে সওয়াব পাইবেন নাকি মিয়া? কারণ টয়লেটও তো একটা ইবাদত, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটের নিয়ম কানুন আমাদেরকে শিখাই গেছেন। আচ্ছা আমি ক্যাবলা মুখী হই, দুই হাত তুলি, প্রথমে নিয়ত করলাম, তারপর দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস রাব্বুল আলামিন। কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য নিয়ত করলাম, আয় আল্লাহ টয়লেটের সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করিও, আল্লাহ টয়লেটের ভিতরে যেন সুন্দরভাবে আমার টয়লেট সব কার্যক্রম শেষ হয়ে যায়, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিও রাব্বুল আলামিন, পরবর্তীতে যেন আমার কোন ধরনের রোগ ব্যাধি না থাকে, সবগুলা থেকে আমার হেফাজত করিও। অনেকক্ষণ ধরে দোয়া করলাম, দোয়া করে তারপরে বাম পা দিয়ে টয়লেটে গেলাম, সওয়াব হইব না গুনাহ হইব? কেন গুনাহ হইব? আমি খারাপ কাজ করছি, আমি ভালো কাজ না করছি, আল্লাহর কাছে দোয়াও করতে পারবো না, দোয়া করলেও গুনাহ হইব? কি বলেন? দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগবে, দোয়া করলেও গুনাহ হয়। আমার নবী জীবনে এতবার টয়লেটে ঢুকছেন আর বাহির হইছেন, কোনদিন এরকম কেবলামুখী হই দোয়া করেন নাই। এজন্য যত সুরেই দোয়া করেন, দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করবেন না, এবং এই দোয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা মনে করি যে আরে মিয়া এটা কি খারাপ কাজ করছে, দোয়া না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে এত লক্ষাধিক সাহাবাই কেরাম নিয়ে সমবেত হয়েছেন, কিন্তু আমার নবী সেখানে এত সাহাবিকে নিয়ে জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে দোয়া করেন নাই। আরাফার ময়দানে একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিছেন, নামাজে ইমামতি করছেন, কিন্তু মুনাজাতের ইমামতি নবী করেন নাই, করছেন? আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি লম্বা আখেরি মোনাজাত করছে, কি বলেন? তাহলে দুনিয়ার যে কোনো ময়দানে, যে কোনো জায়গায় যদি মনে করি এরকম লক্ষাধিক মানুষ নিয়ে আল্লাহর কাছে আউয়ালি মোনাজাত, মাজারি মোনাজাত, আখেরি মোনাজাত, বার বার খালি মোনাজাত করতে থাকি, দেখতে মনে হবে অনেক ভালো জিনিস, আমি তো খারাপ কিছু করি নাই, মোনাজাত না করছি। কিন্তু আমার নবীর সুন্নতের বাহিরে গেলে ওই মোনাজাত ভালো জিনিস না। মোনাজাত করে মানুষ কিসের জন্য? বিপদ আপদ বালা মুসিবত কষ্ট থেকে বাঁচার জন্য, কি বলেন? কিন্তু এক মোনাজাতে লক্ষ লক্ষ মানুষ কষ্ট করতেছে রাস্তাঘাটে, আমি নিজে দেখে আসছি রাস্তাঘাটে গাড়ির মধ্যে লক্ষ লক্ষ অসুস্থ রোগী কষ্ট করতেছে অ্যাম্বুলেন্সে, তারপরে লক্ষ লক্ষ মানুষ মহিলা নারী শিশু রাস্তায় আটকে রয়েছে, যাইতে পারতেছে না। তাহলে মোনাজাত কি মানুষের বিপদ দূর করার জন্য না বিপদে পালানোর জন্য? এক মোনাজাতে লক্ষ লক্ষ মানুষ রাস্তা কষ্ট করতেছে, কতজনের গুরুত্বপূর্ণ কত কাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল এইরকম মোনাজাতের বিধান ইসলামে দেন নাই, যে মোনাজাতের কারণে লক্ষ লক্ষ মানুষ কষ্ট করবে রাস্তায়। আর এই মোনাজাত যদি ইসলামে এরকম থাকতো তা আরাফাতের ময়দানে এই মোনাজাত হইতো, এটা পৃথিবীর আর কোন জায়গায় করার দরকার হইতো না, এটা আরাফার ময়দানে হইতো, সেখান থেকে ভিডিও করে দেখাইতো, আমরা বাংলাদেশে বসে বসে সবাই ধরে থাকতাম, কি বলেন? আরাফাতের ময়দানের মোনাজাত দেখছেন? এখনো আলহামদুলিল্লাহ আরাফাতের ময়দান বেদাত মুক্ত ময়দান, আল্লাহ পাক এই ময়দানকে এখনো বেদাত মুক্ত রাখছেন। এখনো ওখানের ইমাম দেখবেন না যে লম্বা আখেরি মোনাজাত ধরছে আর ভিডিওতে দেখাইছে আমরা বাংলাদেশে বসে বসে মোনাজাত ধরছে, এরকম ঘটনা ঘটনা। অথচ ওই দোয়া হইল খাইরুদ দোয়া, এ দোয়া আরাফা, দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়া আরাফাতের দোয়া। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহর দিনের নাম হলো এলেম, দিনের আরেক নাম এলেম, এলেমবিহীন দিন হয় না, এলেমবিহীন দিন পালন করা যায় না। এই জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা অধ্যায়ের শিরোনাম দিছেন, বাবুল এলেম কাবলাল কাওলে ওয়াল আমল, কথা বলার আগে এলেম লাগবে, আমল করার আগে এলেম লাগবে, আগে এলেম তারপরে কথা বলা তারপরে আমল। কিন্তু আমাদের এলেম নাই, কথা বলা শুরু। আজকে দেখা যায় ছয় বছরের শিশু বক্তা, দশ বছরের শিশু বক্তা, বারো বছরের শিশু বক্তা, ৩৬ ইঞ্চি বক্তা, ১৮ ইঞ্চি বক্তা, ১০ ইঞ্চি বক্তা, দেখছেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দিন নিয়ে খেল তামাশা করা, তার ভিতরে কি এলেম আছে? দশ বছরের শিশু, আট বছরের শিশু কি এলেম আছে আপনাকে সে এলেমের আলোকে কথা বলবে? তার কাজ হলো এখন এলেম শিখা, আগে এলেম, এলেম শিখা শেষ হলে তারপরে সে কথা বলবো। এলেম শিখার আগে সে ওয়াজ মাহফিলের নামে ব্যবসা শুরু করে দিছে, তো সে তো এলেম শিখতেছে না, সে ব্যবসা শিখতেছে। আগে এলেম তারপরে কথা বলতে হবে, আগে এলেম তারপরে আমল, এলেমের খবর নাই। যদি আমল করতে যায় তখন সেখানে সুন্নত অনুযায়ী আমল করতে পারবে না, বেদাত অনুযায়ী করে বসে দেখবো। এই জন্য বাংলাদেশে বেদাতের সয়লাব, বেদাতের বিস্তার, কারণ তার এলেম আসে নাই, এলেম নাই। আল্লাহ পাক সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, তারপরে তোমার গুনার জন্য মাপ চাও, আগে এলেম তারপরে আমল, আগে এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা, আমল শুরু করো। এজন্য ইসলামের আরেক নাম এলেম, এলেম বিহীন ইসলাম হয় না, আল্লাহর দিন হয় না। এজন্য জেনে বুঝে আমল করতে হবে। এজন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমল যেটা করব এটা যেন সুন্নত অনুযায়ী হয়, বেদাত মত। আমালুন কালিলুন ফি সুন্নাতিন খাইরুম মিন আমালিন কাসীরিন ফি বেদাতিন, বেদাত অনুযায়ী বস্তায় বস্তায় মহাসাগরের আমলের চাইতে সুন্নত অনুযায়ী অল্প আমল করা ভালো। কয় সৌদি আরবের লোকেরা সুন্নত পড়ে না? সৌদি আরবের লোকেরা কি সুন্নত পড়ে না? আমাদের দেশে কয় আমরা দেখো ফরজ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি। আচ্ছা, আপনি ফরজও পড়ছেন, সুন্নতও পড়ছেন, নফলও পড়ছেন, পরে বাহির হয়েছেন মসজিদ থেকে, বাহিরের সামনে গিয়ে কবরের সামনে সেজদা দিছেন, আপনার ফরজ সুন্নত নফল মুস্তাহাব যা পড়ছেন সব জিরো, সব মাইনাস। এতক্ষণ নামাজ পড়ছিলেন প্লাস, ওখানে যে সেজদা দি কি হয়েছে সব মাইনাস। আর ওই যে সৌদি আরবের লোকের কথা কইছেন সুন্নত পড়ে না, ওই লোক চার রাকাত ফরজ পড়ছে ধরেন আর সুন্নত পড়ে নাই, কিন্তু সে যে কবরে সেজদা দেয় নাই, তার চার রাকাতেই আছে, আপনার ষোলো রাকাত জিরো হয়ে গেছে। তাহলে আমল কম ভালো না বেশি ভালো? সুন্নত অনুযায়ী কম ভালো, বেদাত অনুযায়ী বস্তায় বস্তায় আমল করেও লাভ নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা এই মূলনীতি খেয়াল রেখে আমল করবেন, যে আমল কম হোক কিন্তু এটা আমার নবীর সুন্নতের এত্তবা অনুযায়ী হোক। এই সুন্নতের এত্তবা করা বেদাত থেকে দূরে থাকে, এটা সবার নসিবে হয় না। বড় আলেম, বিশাল আলেম আছে, তার অর্থ এই নয় যে তিনি বেদাত বুঝে গেছে সুন্নত বুঝে গেছে। বেদাত আর সুন্নত বুঝতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লাগবে, আল্লাহর রহম লাগবে। আল্লাহ যদি কারো উপরে রহম করেন সে বুঝবে, না হয় বস্তা বস্তায় এলেম হয়ও বেদাত সুন্নত বুঝবে না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, বড় আলেম বড় বেদাতই হতে পারে, জমিনে যত বেদাত আবিষ্কার করছে বড় আলেমেরা করছে, মূর্খ লোকেরা করে নাই। বড় আলেম বড় বেদাতই, বড় বেদাত আবিষ্কার করে, কারণ মূর্খ লোকে করলে জনগণ এটা খাবে না, মার্কেটে চলবে না। যখন একজন আলেম করে তখন এত বড় আলেম হেলিকপ্টারে করিয়া আছে মিয়া, এত বড় আলেম, এই যে বিশাল তার কত নিরাপত্তা বাহিনী কি হাক ডাক, এইরকম আলেমে বলে গেছে আমাদের এখানে, আরে মিয়া এত বড় আলেম লক্ষ লক্ষ মুরিদ যার, এত বড় আলেমে বলছে। বেদাত কিন্তু এইভাবে বিস্তার লাভ করে, বেদাত ছোট আলেমের মাধ্যমে বিস্তার লাভ করে না, মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বেদাত বিস্তার লাভ করে না। বেদাত বিস্তার লাভ করে কাদের মাধ্যমে? বড় বড় আলেমদের মাধ্যমে। তাহলে বোঝা যায় বড় আলেম হলে যে বেদাত চিনে ফেলছে সুন্নত চিনে ফেলছে তা না। এই জন্য বেদাত মুক্ত সুন্নতে আমল করতে হলে এই কয়টা জিনিসের দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো যে জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন। এক নম্বরে লাগবে তাকওয়া আল্লাহ আযা ওয়া জাল্লা। এক নম্বরে কি লাগবে? তাকওয়া লাগবে, আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয় যত বেশি করতে পারবেন তত আপনার আমার মধ্যে সুন্নতের এত্তবা আসবে, বেদাত থেকে সতর্ক থাকতে পারবেন। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও ইমানদাররা যদি আল্লাহরে ভয় করো আল্লাহ তোমাদেরকে ফোরকানের জ্ঞান দিবেন। সুবহানাল্লাহ, কিসের জ্ঞান দিবেন? ফোরকান, ফোরকান মানে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নত কোনটা বেদাত, কোনটা আলো কোনটা অন্ধকার, এটা চিনার মতো যোগ্যতা আল্লাহ তোমাদের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বড় আলেম হইলে সুন্নত বেদাত চিনবো তা না, বড় মুত্তাকিন হইলে সেই সুন্নত বেদাত চিনবো। এই জন্য আলেমের চাইতে এলেমের চাইতে সুন্নত বেদাত বোঝার জন্য জরুরি হলো কি? তাকওয়া। একজন সাধারণ রিক্সা চালক ভাই, একজন সাধারণ দিন মজুর ভাই, একজন কাজের বুয়া হয়তো প্রতিদিন বাসায় বাসায় কাজ করে, কিন্তু আল্লাহর ভয় আছে তাকওয়া আছে, আল্লাহ পাক তাকে হক বাতিল ছিনার যোগ্যতা দিবেন। আরেকজন বিশাল বড় আলেম, বড় পাগড়িওয়ালা, বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, কিন্তু আল্লাহর ভয় নাই তাকওয়া নাই, আল্লাহ পাক তাকে সুন্নত বেদাত বোঝার ক্ষমতা দিবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে দেখেন দুধ বিক্রেতা মহিলার মেয়ে কিরকম তাকওয়া, এই ঘটনা তো সবাই জানেন। রাত্রে মা বলতেছে দুধের মধ্যে কি দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, মেয়ে কইতেছে ওমরের সৈন্যরা না দেখলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে যাবেন। সুবহানাল্লাহ, এত বড় তাকওয়া দুধ বিক্রেতা মহিলার ঘরে, গরিব মানুষের ঘরে তাকওয়া। এজন্য তাকওয়া যত বেশি হবে তত তিনি সুন্নতার বেদাত চিনতে পারবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে যেটি লাগবে সেটি হলো ইখলাসুল আমাল লিল্লাহি তাআলা। যা আমল করব এখলাসের সাথে করতে হবে, কিসের সাথে? এখলাস থাকতে হবে আমলের মধ্যে। এখলাস যদি না থাকে তাহলে সুন্নতার বেদাতের দরকার নাই, করতে পারলেই হলো। আপনার দরকার হলো কেমনে আপনি মসজিদে যাই একটা নাম প্রকাশ করবেন, আপনি যে এলাকার বড় লোক জমিদার এটা জানা দরকার মানুষ, তখন আপনি বিশাল এক মিলাদ মাহফিলের আয়োজন করবেন, কারণ আপনার এখলাসের দরকার নেই। আল্লাহ কবুল করলো কি করলো না, কি দিল না দিল, এত হিসাবের দরকার নাই। আপনার দরকার হলো মসজিদে বলবে যে অমুক সাহেব আজকে মিলাদ মাহফিলের আয়োজন করছেন, 1000 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছেন, এলাকার সবাই বসেন, শেষে মৌলুদ শরীফ আছে, বাস। এখানে তার এখলাসের দরকার নাই, তার দরকার কি নাম। জুমার নামাজের সালাম ফিরেছে, ইমাম সাহেবের কাছে বিশাল এক লিস্ট দিয়ে দিছে, অমুক গ্রামের অমুক বাড়ির অমুক সাহেবের আব্বার জন্য দোয়া চেয়েছেন। এখানে আব্বার দোয়া মূল বিষয় না, এখানে মূল বিষয় অমুক সাহেবের প্রচার, অমুক সাহেবের নামটা প্রচার হয়েছে। এখানে এখলাসের দরকার নাই, এই জন্য দেখবেন যার ভিতরে এখলাস নাই তার ভিতরে সুন্নত বেদাতের কোনো পার্থক্য নেই। সুন্নত বেদাতের পার্থক্য বুঝতে হলে এখলাস থাকতে হবে আমলের মধ্যে। তিন নম্বরে যেটি লাগবে, ইজহারুল ইফতিকার লিল্লাহি ওয়াত তাদাররু ইলাইহ, আল্লাহর কাছে একেবারে অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে একেবারে অসহায় হয়ে যাইতে হবে, আল্লাহর কাছে একেবারে কঠিন ভাবে ধর্ণা না দিলে আপনি হক বাতিল বুঝতে পারবেন না, এই সৌভাগ্য হবে না, সুন্নত বেদাত বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খীফা, তোমার রবের জিকির করো তাদাররুআন, একেবারে অনুনয় বিনয় হয়ে, একেবারে অনুনয় বিনয় হয়ে আল্লাহর কাছে নরম হয়ে চাইতে হবে। অহংকার থাকলে দাম্ভিকতা থাকলে আল্লাহ পাক তাকে সুন্নত বেদাত বোঝার তৌফিক দিবেন না। যদি মনে করে আরে মিয়া আমার থেকে বড় মুক্তি সাপ কে আছে, আমি বুঝি না কে বুঝে, বাস এই লোকেরে আল্লাহ কোনোদিন সুন্নত বেদাত বুঝার তৌফিক দিবেন না। যদি কয় আমার লক্ষ লক্ষ মুরিদ আমি বুঝি না কে বুঝে, এই লোক কোনোদিন সুন্নত বেদাত বুঝতে পারবে না। এই জন্য দেখবেন সুন্নত আর বেদাত বুঝতে হলে, অহংকার মুক্ত না হলে সুন্নত আর বেদাত বোঝা যায় না। অহংকারী লোককে আল্লাহ পাক সুন্নত বেদাত বোঝার মতো এই তৌফিক এই যোগ্যতা আল্লাহ পাক দেন না। এই জন্য একেবারে মানে অনুনয় বিনয় হয়ে নিজেকে অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে চাইতে হবে, চেষ্টা করতে হবে হক অনুসন্ধানে। আল্লাহ পাক বলেন যারা আমার দিকে চেষ্টা করে, চেষ্টা না করলে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখান না, ঘরে বসে থাকবেন চেষ্টা করবেন না তাহলে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখাবেন না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা বর্তমানে দিন বুঝার জন্য চোখ কান খোলা রাখলে আপনি বুঝে যাবেন কোনটা হক কোনটা বাতিল, সামান্য একটু বিবেক খাটাইলে বোঝা যায় যে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নত কোনটা বেদাত। চার নম্বরে যেটি লাগবে, তাআল্লুমুল আহকাম শরিয়া মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, শরীয়তের আহকাম শিখতে হবে শুধু কোরআন থেকে আর সুন্নাহ থেকে। শরীয়ত কোন বুজুর্গের বানানো শরীয়ত শেখা যাবে না, শরীয়ত কিসের থেকে? কোরআন এবং সুন্নাহ। যত বড় মুফতি সাহেব, যত বড় বুজুর্গ সাহেব, যত বড় পীর সাহেব বলুক, আমাকে তার সাথে সাথে যেই কথাটা বলছেন সেই কথাটার আয়াত বলে দিতে হইব, হাদিস বলে দিতে হইব। হাদিস না বললে, সহি হাদিস না বললে, কোরআনের আয়াত না বললে যত বড় বুজুর্গ বলুক আমি শুনব না, এই নীতিমালার উপরে থাকতে হবে, না হয় আপনি কেয়ামত পর্যন্ত সুন্নত বেদাত বুঝবেন না। সুন্নত বেদাত বুঝতে হলে কোরআন সুন্নাহ থেকে দিন শিখতে হবে, শরীয়ত শিখতে হবে। যদি বুজুর্গের কাশফ থেকে সুন্নত শিখেন, যদি হুজুরের কাশফ থেকে শিখেন, এলহাম থেকে শিখেন, এলকা থেকে শিখেন, তা আপনি জীবনেও সুন্নত বেদাত বুঝবেন না। এই জন্য এলেমের সোর্স, এলেমের উৎস কোরআন এবং সুন্নাহ। এই নীতিমালা ধরবেন হেদায়েত পাবেন, সুন্নত অনুযায়ী চলতে পারবেন, বেদাত মুক্ত থাকতে পারবেন। কারণ যখনই আপনি চিশতিয়া তরিকা থেকে শরীয়ত নেবেন, কাদেরিয়া তরিকা থেকে নেবেন, নকশবন্দিয়া থেকে নেবেন, মুজাদ্দিদিয়া থেকে নেবেন, বাস আপনি সুন্নত থেকে দূরে সরে যাবেন। আপনাকে এলেম নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আচ্ছা, এই যে কাদেরিয়া তরিকা, সৃষ্টিয়া তরিকা, এগুলো আবিষ্কার হওয়ার আগে শত শত বছর ধরে তখনকার মানুষ কোথা থেকে এলেম নিছে? কোরআন সুন্নাহ থেকে। তো সেই সোনালি যুগের মানুষ, যারা জান্নাতি মানুষ, যারা খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারা যদি এসব তরিকা ছাড়া আল্লাহরে পায়, তা আমার এসব তরিকার দরকার কি? তারা যে তরিকায় পাইছে আমিও সেই তরিকায় চলবো। এটা হলো চার নম্বর যোগ্যতা। পাঁচ নম্বর হলো তাদাব্বুরু নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নার নুসুস গুলো নিয়ে তাদাব্বর করতে হবে। তাদাব্বর, তাদাব্বর মানে একটু চিন্তা গবেষণা করতে হবে। চিন্তা গবেষণা না করলে আপনি হেদায়েত পাবেন না। কোরআনের আয়াত পাইছেন, সরাসরি আমল শুরু করে দিচ্ছেন, অথবা কোরআনের আয়াতের এক অংশ নিয়ে আপনি আমল শুরু করছেন, কোনো চিন্তা ভাবনা করেন নাই। দেখবেন আমাদের দেশে একটা আয়াতের অর্ধেক তেলাওয়াত হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের উলিল আমরের আনুগত্য করো। বাস এই পর্যন্ত। উলিল আমর মানে কারা? উলিল আমর মানে সাইর মাযহাবের সাইর ইমাম। বাস আল্লাহ বলে দিছে সাইর ইমামের আনুগত্য করো, মাযহাব মানা ফরজ। বাস আপনি কইলেন যে ওরে আল্লাহ, আল্লাহ কোরআনে বলে দিছে, দেখো ইমাম আবু হানিফার নাম কোরআনেও চলি আছে, ইমাম শাফির রহমতুল্লাহ নাম কোরআনেও চলি আছে, কারণ আল্লাহ বলে দিছে। এত বড় বুজুর্গ বলছে, মোনাজিরে আজম বলছে, আপনি কোন তাদাব্বর করলেন না, চিন্তা গবেষণা করলেন না, তাহলে আপনি কখনো সুন্নাত বেদাত বুঝতে পারবেন না, হেদায়েত পাবেন না। আপনাকে ঠিক করতে হবে যে আয়াতটা বলা হলো, এই আয়াতটা অর্ধেক না পুরা আয়াত, এই আয়াতের আগে কি পরে কি? এই আয়াতের মধ্যেই একই আয়াতে আল্লাহ পাক পরে দিয়ে বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমার ইমামেরা বুজুর্গরা ওলামায়ে কেরাম যদি কোন বিষয়ে মতবিরোধ করে, ইখতিলাফ করে, দুইজনের কথায় বাদ দিয়ে আল্লাহর রাসূলের কথার দিকে চলে যাও, সেই কথা কিন্তু বলে না। চার ইমাম যখন চার রকম কথা বলবো, তখন চারজনেরটাই বাদ, চারজনেরটা বাদ দিয়ে আমার আল্লাহ কি বলছে, আমার রাসূল কি বলছে, সেই দিকে চলে যাব। কিন্তু আয়াতের এই অংশ নাই, আগের অংশ দিয়ে শুধু দলিল। কেউ যদি আসে বলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা খবরদার নামাজের দ্বারে কাছেও যাইও না, কোরআনেরই আছে, কোরআনের আয়াত। বাস এটা কিন্তু দলিল দিয়ে যদি কেউ যে খবরদার নামাজ কিন্তু পড়া যাবে না, আল্লাহ মানা করছে। আল কোরআন এত নম্বর সুরা, এত নম্বর আয়াত, কথা কিন্তু ঠিক আছে। আপনি যদি তাদাব্বর না করেন, চিন্তা গবেষণা না করেন, গোমরা হয়ে যাবেন। আল্লাহ পাকের পরেই বলছেন, ওয়া আনতুম সুকারা, কখন? যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায়, তখন নামাজের ধারে কাছে যাইও না। এখন ওই নেশাগ্রস্ত অবস্থায় বললেন না, খালি আগেরটা বলছেন, তাদাব্বর করতে হবে। আমি একদিন এক বাউল নেতা, বাউল সম্রাট বক্তৃতা দিতে শুনছি, বলতেছে কোরআনের আয়াত দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ পাক বলে দিছেন একই আশা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। বাস ওই বাউল বলতেছে, আমাদের মধ্যে একিন তৈরি হয়ে গেছে, এখন আর ইবাদত লাগবে না, আল্লাহ মানা করছে। আল্লাহ বলছে একিন আশা পর্যন্ত ইবাদত করতে, তা আমাদের ভিতরে একিন এসে গেছে। একিন কেমনে আসছে? একিন আসছে, আমরা আমাদের ওস্তাদের, আমরা আমাদের শায়খের ভিতরে ফানা হয়ে গেছি, ফানাফি শায়খ হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত ফানাফিল্লাহ হয়ে গেছি, হইতে হইতে এখন আমাদের ভিতরে একিন চলে আসছে। বাস একিন আসলে আর নামাজ পড়া লাগে না। এখন আপনি তো কেমন কোরআনেই আছে, কিন্তু এখন আপনাকে তাদাব্বর করতে হবে আয়াতটা নিয়ে, যে আসলে কোরআনে এরকম কথা আছে কিনা। তখন আপনি এবার তাফসির খুঁজবেন, তাফসির ইবনে কাসির দেখেন, তাফসির কুরতুবি দেখেন, তাফসির তাবারি দেখেন, ওখানে আল্লাহ কি বলছেন। এই তাদাব্বর না করলে আপনি গোমরা হয়ে যাবেন, সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাওয়া যাবে না। সাত নম্বর, ছয় নম্বরে যেটি লাগবে সেটি হলো ইত্তেবাউ তরিকাতিস সালাফ ফি ফাহমিন নুসুস ওয়া ফিল ইলমি ওয়াল আমাল। সালাফদের তরিকায় কোরআন সুন্নাহ বুঝতে হবে, এটা খুবই জরুরি বিষয়। কোরআন এবং সুন্নাহর বুঝটাকে সালাফে সালেহীনদের বুঝের সাথে মিলাইতে হবে। আমার বুঝ আর সালাফদের বুঝ যদি না মিলে, তাহলে সেই অর্থ কোরআনের নামা যাবে না। একদিন আমি একজনকে জিজ্ঞাসা করছি, ওই মিয়া তুমি কোরআন যে আল্লাহ আল্লাহ জিকির করো এটা পাইছো কই, আল্লাহ বলছে কিনা বা আল্লাহ নবী করছে কিনা? দেখবেন আমাদের দেশের বিশাল অংশ জুড়ে জিকির করা হয় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে জিকির করে না? তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করছেন কিনা, অথবা আল্লাহ পাক করতে বলছেন কিনা? আর আল্লাহ পাক বললে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই করতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জিকির করছেন, এটা কোনো সহি দৈব কোনো জাল হাদিসও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ করছে বাতি নিভাই দিয়ে বা এরকম ধাক্কা দিয়ে বা বিভিন্ন কায়দা কানুন ব্যায়ামের কৌশলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করছেন, এরকম কোনো জাল হাদিসও আসে না। তা একজন আমাকে কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে, আল্লাহ পাক কোরআনেই তো বলছে এই জিকিরের কথা, কোথায় বলছে? আল্লাহ পাক সূরা আল মুযাম্মিলে বলছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াযকুর ইসমা রাব্বিকা তোমার রবের নামের জিকির করো। তা আমার রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ করি, তার দলিল কোরআন থেকে। কোরআনের অর্থ ঠিক আছে, ওয়াযকুর ইসমা রাব্বিকা তোমার রবের নামের জিকির করো, তা রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করতেছি, কথা তো ঠিক আছে। তা আমি বললাম, ভাইজান এই আয়াতে কারিমার মধ্যে যদি আল্লাহ পাক বলেন তোমার রবের নামের জিকির আল্লাহ আল্লাহ করো, তাহলে প্রথম কথার উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সব আয়াতের আমল করছেন কি করেন নাই? করছে। তাহলে এই আয়াতের আমল কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কি করেন নাই? করছেন। তো করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন আল্লাহ আল্লাহ আল্লাহ করলেন না, তাহলে এই আয়াতের ব্যাখ্যা এটা না। কারণ কোরআনের ব্যাখ্যা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় কথা হলো, এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরাম কেমনে বুঝছেন, তাবেইনে কেরাম কেমনে বুঝছেন, তাবে তাবেইনে কেরাম কেমনে বুঝছেন, সেটা দেখতে হবে। সালাফেরা কেমনে বুঝছে? সালাফেরা কি এই আয়াত দিয়ে আল্লাহ আল্লাহ বুঝছে না কি বুঝলো? তাহলে সালাফদের কথা পাবো কই? কেমনে বুঝবো সালাফেরা কেমনে বুঝছে কি বুঝছে? তাফসির গুলা খুলে দেখেন, তাফসিরে তাবারি দেখেন, তাফসিরে ইবনে কাসির দেখেন, তাফসিরে কুরতুবি দেখেন, এখানে পাওয়া যাবে সাহাবায়ে কেরাম কেমনে বুঝছে, তাবেইনেরা কেমনে বুঝছে, তাবে তাবেইনেরা কেমনে বুঝছে। তারা সবাই বুঝছে ওয়াযকুর ইসমা রাব্বিকার অর্থ হইলো বেশি বেশি নামাজ পড়া। ওয়াযকুর ইসমা রাব্বিকার অর্থ কি? বেশি বেশি সালাত আদায় করতে বলছেন আল্লাহ পাক। কারণ সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ কে আল্লাহ বলছে সবচেয়ে বড় আল্লাহর জিকির, শুরু থেকে শেষ পর্যন্ত গোড়াটাই আল্লাহর জিকির। কোরআন তালাওয়াত আছে, এর ভিতরে কোরআন তালাওয়াত আল্লাহর জিকির, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সবগুলো তো আল্লাহর জিকির। এখানে ওয়াযকুর ইসমা রাব্বিকার অর্থ হলো সালাত আদায় করতে বলছেন, সালাত কায়েম করতে বলছেন। কোরআনে কারিমে যত জায়গায় আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের হামদের সাথে তাসবিহ আদায় করো, তার অর্থ হলো সালাত কায়েম করো। তাহলে এই শাব্দিক অর্থ যদি সালাতদের বুঝের সাথে না মিলাই, তাহলে আমার মধ্যে বেদাত তৈরি হবে। এই জন্য আজকে আল্লাহ আল্লাহ জিকিরের বেদাত তৈরি হয়েছে, ইল্লাল্লাহ জিকিরের বেদাত তৈরি হয়েছে, হু হা জিকিরের বেদাত তৈরি হয়েছে, তারপরে কত ঢঙ্গের কত রঙের কত নাচের কত ডিজাইনের জিকির, এগুলো নিজে নিজে বুঝার কারণে, সালাতদের বুঝের সাথে না মেলানোর কারণে। এই জন্য সুন্নাত বেদাত বুঝতে হলে সালাতদের এলেমের সাথে, সালাতদের আমলের সাথে, সালাতদের ফাহামের সাথে, বুঝের সাথে আমাদের বুঝ মিলাইতে হবে। সাত নম্বর সর্বশেষ যেটা, যেটা বলে আমি শেষ করবো, আস-সোহবা আস-সালিহা, সালেহীনদের সোহবত লাগবে। সালেহীন বলতে যেই সালেহীন সুন্নতের এত্তেবা করেন, বেদাত মুক্ত সালেহীন, যেই আলেম, যেই ব্যক্তি বেদাত মুক্ত, শেরেক মুক্ত, তাওহীদের উপরে আছেন, সুন্নতের এত্তেবা করেন, এইরকম ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। সোহবত মানে একবারে পাগড়ি বান্ধি ফেলতে হবে, একবারে কোমরে কোমরে হাতে হাতে বান্ধি ফেলতে হবে, এটা জরুরি না। সোহবত মানে ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকতে হবে, হকপন্থী ওলামায়ে কেরাম, শিরক মুক্ত বেদাতপন্থী ওলামায়ে কেরামদের সোহবতে থাকতে হবে। আমাদের অনেক ভাইয়েরা বর্তমানে সোহবত থেকে দূরে দূরে থাকে, ওলামায়ে কেরামের সোহবত থাকে না। এক শ্রেণী সোহবতের মধ্যে অতিরঞ্জন করে ফেলছে, সোহবত মানে এমন ভাবে ঘিরা বাঁধছে, পাগড়ি বাঁধি ফেলছে যে হুজুরের কথায় উঠে হুজুরের কথায় বসে। হুজুরে যদি কয় কেন সারাদিন বসে থাকো, বসে থাকবো, হুজুর যদি কয় দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবো। আরেক শ্রেণী দেখা যায় সোহবত এইরকম অবস্থা দেখে ওলামায়ে কেরাম থেকে 100 গজ দূরে, ওলামায়ে কেরামের দ্বারের কাছেই নেই। ওইদিন আমি গত কয়দিন আগে রংপুরে আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাউল্লাহর কাছে এক বয়ান শুনলাম, কয় শেখ আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ এক জায়গায় মাহফিলে গেছে, মাহফিলে এরকম হাজার হাজার মানুষ এসে মাহফিল শেষে একটা লোক শেখকে বলে নাই যে শেখ বাড়িতে চলেন, কয় পরে এরকম ফ্যান্ডেল দিছে এখানে খ্যার বিছাইছে, এই আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ এরকম খ্যারের মধ্যে রাত কাটাইছে, সারা রাত ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজে সব পাগল, ত্রিশালী সাহেব কি সুন্দর বয়ান করছে, কিন্তু বাড়িতে হনে নাই, খাওয়ায় নাই, ওই ওখানেই খ্যারের মধ্যে শীতের মধ্যে রাত কাটাইছেন, এরকম ঘটনাও ঘটছে। এই জন্য আমি বলবো যে এক শ্রেণী সোহবতের ব্যাপারে এত অতিরঞ্জন। আমার এক মুসল্লি আছে ঢাকায়, এই মুসল্লির পীর সাহেব যিনি, পীর সাহেবের সাথে মুসাফা করলে কমপক্ষে 3 লাখ টাকা নিছে, কখনো হাদিয়া দেনা। যেদিনে উনি ওনার পীর সাহেবের সাথে মুসাফা করে দেখা করে কমপক্ষে 3-4-5 লাখ টাকা হাদিয়া দেন হুজুরের। এবং যে হুজুরের দেন আমি নাম বলবো না, মানে সুন্নত তো দূরের কথা, বেদাতেরও উদ্বেগ, এরকম হুজুরের দেন। অথচ যারা সুন্নত পন্থী, যারা আহলে সুন্নত, যারা সহি আকীদার, তারা মুসাফা করে খালি হাতে, এক টাকাও দেনা, একদিকে এক টাকাও দেনা, আরেকদিকে 3 লাখ টাকা, মানে ভারসাম্যহীন। এই জন্য যারা আমরা সোহবত থেকে বঞ্চিত, মানে যারা এখন মনে করি যে ওলামায়ে কেরামের মনে 100 গজ দূরে থাকতে হবে, আমাদের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয়ে গেছে, মানে ওই পীর মুরিদি বন্ধ করার কারণে, বেদাতি পদ্ধতি বন্ধ করার কারণে আর মনে করে ওলামায়ে কেরামের ধারে কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু ওলামায়ে কেরামের ধারে কাছে বেশি বেশি থাকতে হবে, সোহবত লাগবে, সোহবত বিহীন আপনি সুন্নতের উপরে থাকতে পারবেন না। দেখবেন যে এলাকায় ওলামায়ে কেরামের সোহবত নাই ওই এলাকায় বেদাত বিস্তার করে। অনেক আহলে হাদিস এলাকা দেখছি আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ, অসংখ্য বেদাত। একসময় আমার কল্পনা ছিল, আমি ধারণা করতাম যে আহলে হাদিস সমাজে মনে হয় কোনো বেদাত নাই, কিছু কিছু এলাকায় যায় দেখি কি বেদাত নাই, শেরেকেরও কারখানা, খালি বেদাত না। কেন? কারণ আহলে হাদিস মানে এরা শেরেক মুক্ত, বেদাত মুক্ত হওয়ার কথা। তো এরকম হলো কেন? খোঁজ নিয়ে দেখলাম এরা ওলামায়ে কেরামদের সোহবত বঞ্চিত, মানে সুন্নতি সুন্নতের এত্তাবাকারী বেদাত মুক্ত ওলামায়ে কেরামের এরা সোহবত থেকে দূরে, এবং এরা ওলামায়ে কেরামের কদর করে না, ওলামায়ে কেরামের কদর জানে না। আমি অনেক, আপনারা মনে কষ্ট নেবেন না, আমি এটা আমাদের শিক্ষার জন্য সবার জন্য বলতেছি, অনেক এলাকায় গিয়ে দেখছি যে একজন বক্তা আসে দূরের থেকে, তো আমাদের দেখবেন যে যেসব এলাকায় আমভাবে বাংলাদেশে বক্তারা আসলে কি কদর তাদের, তাদের থাকার কি সুন্দর ব্যবস্থাপনা, খাওয়ার ব্যবস্থাপনা, ওজুর পানির ব্যবস্থাপনা, 24 ঘন্টা তার সাথে 3-4 জন খাদেম নিয়োগ করা থাকে। কিন্তু অনেক সহিয়াকিদের এলাকায় গেলে খোঁজ খবরে নাই, বক্তা এত দূর থেকে আসছে, কোথায় থাকবো, কোথায় খাইবো, মসজিদের মধ্যে শোয়াই রাখে, মানে মনে হয় যে এই এলাকায় কারো বাড়িঘর নাই। তো এই এলাকার মানুষ মনে বাড়িঘরে থাকে না, একটা বাড়িঘরে সুন্দর করে নিরিবিলি বক্তাদের জন্য, ওলামায়ে কেরামদের জন্য বিছানা করবে সুন্দর করে নিরিবিলি, যাতে একটু বিশ্রাম নিতে পারে, সেখানে খাওয়ার ব্যবস্থা করবে, সব ব্যবস্থা করবে, কিচ্ছু নাই, মসজিদের মধ্যে শোয়াই রাখে। এরকম ওয়াজ মাহফিল, মাহফিলের পাশে শোয়াই রাখছে, তো মাহফিলের পাশে শোয়া থাকলে তো বিশ্রাম কিছু, তার আরো মাথা ব্যথা শুরু হইব। এখানে পাশে যদি শোয়াই রাখেন, এখানে ঘুমানো যাবে? এখানে এই মাইকের আওয়াজে তো আর বক্তার আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, কি ওয়াজ করব। কিন্তু দেখবেন এই জিনিসগুলো যারা সাধারণ আম জনতা এই দেশের, তাদের কাছে এগুলো বেশি আছে। এই আহলে হাদিস এলাকাগুলোতে শেরেক ডুকার, বেদাত ডুকার মূল কারণ হয়েছে তারা ওলামায়ে কেরামের কদর করে না, ওলামায়ে কেরামের কদর জানে না। সবাই না, আপনারা কিন্তু জানেন, আপনাদেরকে বলছি না, আমাদের অনেক এলাকা আমি দেখছি যে ওলামায়ে কেরামের যথার্থ কদর করেন না। এই ওলামায়ে কেরামের যথার্থ কদর না করলেও সুন্নত বেদাত জীবনে বুঝতে পারবেন না, কারণ ওলামায়ে কেরাম এলেম এক পবিত্র জিনিস, এলেম নূর। এলেমকে সম্মান করতে হয়, এলেমের কদর করতে হয়, এলেমকে গুরুত্ব দিতে হয়। আলেম বানানো অত সহজ জিনিস না। আপনি খালি কইবেন আমার ছেলে পাঁচটা আলেম বানাই ফেলবো, একটা হইতো না। আলেম বানানো অত সহজ জিনিস না। একটা আলেম বানাইতে হলে ওই আলেমের মা বাবা জানে তার পিছনে তার কি শ্রম কি দিতে হয়েছে। আমার আব্বা আম্মা দুজনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমার আব্বা সব সময় বলতেন যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াই, এই ছেলের থেকে কোনোদিন এক টাকা আমি খাওয়ার নিয়ত নাই, বরং আমি মৃত্যু পর্যন্ত আমার ছেলেকে টাকা দিয়ে যাব। আমার আব্বার মৃত্যু পর্যন্ত আমার কাছে কোনোদিন একটা টাকা চান নাই, মৃত্যুর আগ পর্যন্ত শুধু দিয়ে গেছেন। আপনি আলেম বানাইবেন আবার টাকা খাইতে চাইবেন, ইনকাম করবো আর খাওয়াইব, তাহলে ওই আলেম বেদাতের সাথে জড়িত হইব, শেরেকের সাথে জড়িত হইব। আপনি দিতে হবে খালি, আলেম এমনি হয় না, সুন্নতি এমনি। বেদাতি আলেম বানানো এত কঠিন না, কিন্তু সুন্নতের একটা বাকারি বেদাত মুক্ত আলেম বানানো অনেক কঠিন, অনেক কঠিন। এটা শুধু মা বাবা কদর করলে হবে না, পুরো সমাজ মিলে আলেমের পিছনে কদর করতে হয়। এজন্য আপনাদেরকে বলবো ভাইয়েরা, এলেমের কদর বেশি করবেন, আপনাদের প্রত্যেক এলাকা এলাকায় আলেম তৈরি করবেন। আজকে দেখা যায় আমাদের ওইসব এলাকাগুলোতে আলেম নাই, আলেমের অভাব, বড় আলেমের অভাব, কেন থাকবে না? আপনারা পরিকল্পনা করে এই এলাকা থেকে 10 জন আলেম বানান, 20 জন আলেম বানান। আলেম যত বেশি হবে তত এলাকা আলোকিত হবে, অন্ধকার দূর হবে, শেরেক দূর হবে, বেদাত দূর হবে। আলেম নাই এলাকা অন্ধকার হয়ে যাবে, শেরেক যুক্ত হয়ে যাবে, আবার সেই জাহেলিয়াতের বেদাতের মধ্যে চলে যাবেন। তা আমি কথাগুলো বললাম, মনে কষ্ট নেবেন না, এগুলো বাস্তবতার ফসল, যেটা আমার অভিজ্ঞতার ফসল, বিভিন্ন জায়গায় গিয়ে যা দেখি। এই জন্য আমার ভাইরা, সুন্নত বেদাত বুঝতে হলে সোহবতে সালেহা লাগব। আল্লাহ পাক আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন।